আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনা পূর্বের এক আলোচনার জের ধরে আমাদের কিছু কথা বাকি থেকে গেছে। আমরা একটা আলোচনায় বলেছিলাম যে স্থান কাল পাত্র ভেদে পাপ পুণ্য কম বেশি হয়। একই পাপ যদি এই স্থানে করা হয় যেমন এর বাইরে স্থানে করলে পরে তেমন হয় না। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে কি মসজিদ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে পাপ যদি কেউ করে নিশ্চয়ই বাইরে মরুভূমিতে যে কোনো জায়গায় পাপ করার থেকে বেশি বড়। বাইরে যারা থাকে তারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর তাজিম মতো থাকে না, কিন্তু যখনই মসজিদে আসে তখন আল্লাহর প্রতি তার তাজিম ও শ্রদ্ধা বেড়ে যায়, ভক্তি বেড়ে যায়, ফলে এখানে পাপ করতে অনেকে ভয় করে। অনেকে করে না, অনেকে তো সবাই সমান, সব জায়গায় সমান, কিন্তু যারা ইমানদার তারা নিশ্চয়ই পার্থক্যটা জানে যে মসজিদ কি আর বাড়ি কি। আমরা এবার দেখব পাত্র ভেদে পাপের ভার গুরু থেকে গুরুতর হয় কিভাবে। জনগণ ও জননেতার কৃত পাপ সমান নয়। আমরা যারা জনগণ আছি তারা যারা পাপ করছি তাদের পাপ করার মতো নয় যারা জননেতা, যারা নেতা হয়ে বড় বড় দুর্নীতি করছে, যারা নেতা হয়ে ঘুষ খাচ্ছে, যারা নেতা হয়ে অপরাধ করছে, খুন করছে, খুন করাচ্ছে, তাদের পাপ আর সাধারণ আম পাবলিক যারা খুন করে দুটো কিন্তু সব না সমান না, পার্থক্য আছে। এই জন্য আপনি দেখবেন আলেম আর জালেমের পাপ একই, কিন্তু পাপের পরিমাণটা, যে পাপের বড়ত্বটা গুরুত্বটা কার বেশি, আলেমের, কারণ এ হচ্ছে জ্ঞান পাপী। একজন আলেম জানে যে ব্যভিচার করলে অবিবাহিত অবস্থায় তাকে 100 চাবুক মারা হবে আর এক বছর দেশান্তর করা হবে, আর যদি বিবাহিত হওয়ার পর যদি এ কাজ করে তাহলে তাকে কি করা হবে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মারা হবে, তা সত্ত্বেও সে ব্যভিচার করছে। আর এক বেচারি জানে না, যেমন সেদিনে কোর্টে গেলাম, গিয়ে বলছে ধরা পড়েছে, বলে কি ধরা, আপনি ব্যভিচার করেছেন? বলছে হ্যাঁ করেছি। বিয়ে কি করবে, শাস্তি কি, বিয়ে পড়িয়ে দেয়। যেমন আমাদের দেশে ধরা পড়লে কি করে, বিয়ে পড়িয়ে দেয়, সে জানেই না। কাজীরা পাঁচজন কাজী একসঙ্গে, চারজন না পাঁচজন কাজী একসঙ্গে জমা হয়ে বলছেন কি ব্যাপারে লোকটা বারবার স্বীকার করছে কেন, যে আমি করেছি, কিভাবে করেছ তা সব বললো, যে আমি এইভাবেই করেছি। অবাক হচ্ছে যে কি ব্যাপার, তো আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম এই লোকটা জানে না যে শাস্তি, হ্যাঁ মুসলিম কেফ মায়েদ্রি, মুসলিম জানবে না কেন, আমরা মুসলিম হলেই যে সবাই সব জিনিস জানবে, এই পাপের শাস্তি কি, এর ফজিলত কি, এটা কোনো জরুরি না। বুঝলাম, আল্লাহ আল্লাহ, আমার বেশ, আমি বলছি আপনি যদি অনুমতি দেন আমি পাপের শাস্তির কথা বলে দিচ্ছি, তারপরে দেখুন। বুঝ, ঠিক আছে বলো। আমি বললাম আপনি যে বারবার স্বীকার করছেন যে আপনি ঠিক স্বামী স্ত্রী যে রকম মিলন করে আপনি ওই মহিলার সঙ্গে মিলন করেছেন তাই না? বলছে হ্যাঁ। তো এর শাস্তি কি জানেন? বলছে বিয়ে পড়িয়ে দেবে। হ্যাঁ, আপনি বাংলাদেশ পেয়েছেন যে আপনার সঙ্গে ওর বিয়ে পড়িয়ে দেবে আরামসে, আর বিয়ের খরচটা বোধহয় সরকার বহন করবে। জানেন শাস্তি, আপনাকে মরুভূমিতে নিয়ে গিয়ে, আপনি বিবাহিত? বলছে হ্যাঁ, আপনার মেয়ে আছে। বিবাহিত এবং মেয়েও আছে। আমি বললাম এ পাপে শাস্তি জানেন, অবিবাহিত অবস্থায় করলে 100 চাবুক, আর বিবাহিত অবস্থায় করলে মরুভূমিতে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলাম, জানেন না আপনি? বলছে না তো। তাহলে এই সঙ্গে সঙ্গে পাল্টে গেল, দিয়ে আমরা তাহলে কি করবো হুজুর? আমরা, আমি তো জানি না কি করবেন আপনি, আপনি বারবার স্বীকার করছেন, আর একবার লাস্ট স্বীকার করলেই হয়ে যায়। ও ভাবছে বিয়ে করবে, মাশাআল্লাহ, পালকি চড়বে, এইবারে শেষ কালে পাল্টে গেল। বলছে কি বলবো তাহলে, আপনি বলেন যেমন হোক। তো বলছে, তখন বলছে জানছি যে বিয়ে না করলে পাপ হালকা। বলছে আমি বিয়ে করিনি। আপনি এক্ষুনি বললেন মেয়ে আছে আপনার, বিয়ে করিনি। না না, আমি বিয়ে করিনি, এই ভারী মুশকিল। হ্যাঁ সুফল্লা, মশায়েখ সুফালহীন, হ্যাঁ কি ব্যাপার বলছে বিয়ে করি নি, হ্যাঁ এখনই বললো বিয়ে করি, হ্যাঁ এই তো বললাম আমি, এতক্ষণ তো ভেদটা বুঝতে পারেননি আপনারা। দিয়ে শেষ কালে বললো যে পাসপোর্ট দেখো, এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকে না বইয়ের নাম, লেখা থাকে মুশকিল বটে, আমাদের ইন্ডিয়ান পাসপোর্টে আছে শেষের দিকে লেখা থাকে বইয়ের নাম, আর মেয়ে মহিলার পাসপোর্টের শেষের দিকে লেখা থাকে স্বামীর নাম, পাসপোর্টে নেই। বলছি কেফ, আমরা কেফ জানি না, এই সারা বিশ্বের কারো কোন পাসপোর্টে থাকে কোন পাসপোর্টে থাকে না, বহু উলট পালট করে দেখলো কোন জায়গাতে নাম নেই বা বলা নেই যে বিবাহিত। দিয়ে বলল কি আর এমনিতেই শরীয়তের নিয়ম হচ্ছে ইদরাউ আল হুদুদা বিশুবহাত, সামান্য কিছু সন্দেহ হলে হাত রদ করে দাও, মানে শরীয়তের হুকুম নয় যে মানুষ খুন করো খালি, শরীয়তের হুকুম হলো কি যে মানুষ শায়েস্তা হোক এবং তওবা করুক। তো বলল ঠিক আছে, ও যখন বলছে বিয়ে হয়নি তখন বল করার কিছু নেই, প্রমাণ নেই, এখন কি করা যাবে, আবার সে বাংলাদেশ কে যাবে দেখে আসবে তার বাড়িতে তার বউ আছে না মেয়ে আছে না কি আছে, তো ঝামেলা কি করবে তার, মানে যাও। দিয়ে ওই শাস্তি রদ করে দিয়ে কি করলো, আম শাস্তি যেটা হওয়া দরকার সেই শাস্তিতে ওই ক্যাটাগরিতে ফেললো। তো মোট কথা হচ্ছে যে অনেকে জানে না, সাধারণ মানুষ জানে না যে কোন পাপটা কি, কিন্তু আলেম হয়ে জানা সত্ত্বেও সে যদি পাপ করে তাহলে তার পাপ কেমন হতে পারে। মসজিদের ভিতরে দেখেন বহু জায়গায় আপনারা শুনবেন আলেমদের বদনাম হয়ে গেল, তারা মসজিদের ভিতরে ইমামতি করতে করতে ইমামতির সে মসজিদে তারা ব্যভিচার করছে, ইমামতি করতে করতে মানে ইমাম থাকা অবস্থায় আর কি, তারা মসজিদের ভিতরে ব্যভিচার করছে, তাহলে এর থেকে আর বড় কি হতে পারে এই পাপ, আর বাইরে যারা করে তারা কি, তাদের কি পাপ সমান হতে পারে, নিশ্চয়ই না। আপনারা জানেন যে নবী আর অনবীর মধ্যে পার্থক্য কতটা আছে, নবী আর অনবীর মধ্যে বিশাল পার্থক্য আছে, নবীর পাপ পাপ না, নাম নবীরা পাপ করতে পারেন না, নবীদের কি হয় ভুল হয়, সেই ভুলটাই যে কত বিশাল আল্লাহ তাআলার কাছে, যদি আপনি কোরআনের আয়াতগুলো পড়েন যখনই কোনো ভুল হয়েছে কিভাবে আল্লাহ তাআলা নবীকে সতর্ক করছেন, তার মানে বড় বড়দের ছোটখাটো ভুলই হচ্ছে বিশাল অপরাধ, বড়দের ছোটখাটো ভুলই হচ্ছে বিশাল অপরাধ। যেমন ধরুন আল্লাহ তাআলা কোরআনে সূরা ইসরা 75 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইয়ান কালিলা ইযাল লা আযাকনাকা দিয়ফাল হায়াতি ওয়া দিয়ফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, আমি যদি তোমাকে অবিচলিত না রাখতাম তাহলে তুমি তাদের দিকে কিছুটা প্রায় ঝুঁকে পড়তে, তাই না, কাফেরদের দিকে ঝুঁকা যাবে না, তো আমি তোমাকে, আল্লাহ তৌফিক ছাড়া কিছুই হয় না, আল্লাহর তৌফিক ছাড়া পাপ থেকে বাঁচা যায় বাদশা, আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করতে পারবেন আর খারাপ কাজ থেকে বাঁচতে পারবেন, পারবেন না। এই কথাটা আমরা বার বার বলি, কিসের মাধ্যমে বলি বাদশা, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া না ভালো কাজ করতে পারি আর না খারাপ কাজ থেকে বিরত হতে পারি। আল্লাহ তাআলা যদি না চাইতেন, অবিচলিত না রাখতেন নবীকে, তাহলে তুমি নবী করতেন কি, ঝুঁকে পড়তেন, আর যদি তুমি ঝুঁকে পড়তে অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, আর তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোন সাহায্যকারী পেতে না। কেমন দেখেন, সামান্য ভুল যে এখনো হয়নি কিন্তু আল্লাহ তাআলা তার হৃদয়ের খবর জেনেছেন, জানার পরে তার তাকে এইভাবে মানে সতর্ক করছেন যে তুমি করলে তোমাকে এইভাবে শাস্তি পেতে হবে, শিরিক করবে তুমি, শিরিক করবে না জানি, কিন্তু যদি শিরিক করো লাইন আশরাকতা লাইয়াহবাতান না আমালুক, সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, সমস্ত আমল অবশ্য সবারই যাবে কিন্তু নবীর মতো আমল কার হতে পারে, তার সমস্ত আমলকে পণ্ড করে দেওয়া হবে। যাই হোক, সাধারণ লোকের স্ত্রী, সাধারণ এক মেয়ে, আর যারা অসাধারণ আর কি, একজন নেতার মেয়ে, মনে করুন একজন আলেমের মেয়ে, একজন হাজি বিবি, একজন আলেমের স্ত্রী, একজন মক্কা মদিনা হজ করে যাওয়া স্ত্রী আর সাধারণ স্ত্রী কি সমান হতে পারে? নিশ্চয়ই না। যে মহিলা মক্কা মদিনা দেখেছে, হজ করেছে, ওমরা করেছে, সে ওই সাধারণ মেয়ের মতো হতে পারে না। যে মেয়েরা পড়াশোনা করেছে তারা ওই গেঁয়ো আনপড় যাকে বলে, পড়াশোনা নেই যাদের, তারা সমান হতে পারে না। তেমনি নবীর স্ত্রী আর অনবীর স্ত্রী সমান হতে পারে না। এখানে একটা উদাহরণ শুধু কোরআনেই আছে, উভয় শ্রেণীর অপরাধীদের অপরাধ একই শ্রেণীভুক্ত হলেও শাস্তি একই প্রকার নয়, একই পাপ কিন্তু শাস্তি কিন্তু এক না। দেখুন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া নিসা আন-নবী, ইয়া নিসা আন-নবী, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনাহ ইদাআফ লাহাল আযাবু দিফাইন। হে নবীর বিবিগণ, হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে যদি কেউ কোন অশ্লীল কাজ করে তাহলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। হলো, অশ্লীল কাজ অন্য কেউ করলে শাস্তির মতো শাস্তি, কিন্তু তোমরা যদি করো নবীর স্ত্রী হয়ে তাহলে তোমাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে। কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর আল্লাহর কাছে খুবই সহজ। ওয়ামান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা, আর আল্লাহর জন্য তা সহজ, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য হবে, অনুগতা হবে, আনুগত্য করবে, সৎ কাজ করবে, আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করব, নতিহা আজরাহা মাররাতাইন, তাহলে তোমাদেরকে ডবল, নবীর বিবি হলে ভালো কাজ করলে ডবল সওয়াব দেওয়া হবে আর খারাপ কাজ করলে ডবল শাস্তি দেওয়া হবে। ইয়া নিসা আন-নাবিয়ে লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, দেখেন আল্লাহ পরিষ্কার করে বলছেন, হে নবীর বিবিরা তোমরা অন্য কোন মহিলার মত নও, তোমাদের পজিশন আলাদা, তোমাদের মর্যাদা আলাদা, এই জন্য তোমাদেরকে এই ডবল শাস্তি ডবল সওয়াব দেওয়া হবে, সাধারণ কোন মহিলার মতো নয়। এই জন্য সমাজে পজিশন আছে দেখবেন, যাদের মর্যাদা আছে, বংশ মর্যাদা আছে, তারা তত পাপ করেন, তারা বংশ মর্যাদা খেয়াল করে যে আমি কোন বংশের খেয়াল করবে। আর যাদের বংশ মর্যাদা নেই, অজানা গাছের অজানা ফুল, অজানা গাছের অচেনা ফুল, তারা তো ভুল করতেই পারে, কিন্তু জানা গাছের চেনা ফুল হলে ভয় করে যে না আমার গায়ে কাদা লাগলে হবে না, কারণ আমি অমক বংশের, আমার বাবা আলেম, আমার বাবা হাজি, এই যে একটা খেয়াল, আত্মমর্যাদা তাদের মধ্যে থাকে, ফলে তারা নিচু পথে নামতে চায় না। তো বোঝা গেল কি, যে পাত্র হিসাবে শাস্তি ডবল হয় এবং সওয়াবও ডবল হয়। সূরা আহজাব 30-32 নম্বর আয়াতের কথা এতক্ষণ বলছিলাম, জাহেল ও আলেমের পাপ সমান নয়, নিশ্চয়ই জ্ঞান পাপীর অপরাধ বেশি, অনেক ক্ষেত্রে না জানে, না জেনে অপরাধ করলে না জানার ফলে অপরাধীকে শাস্তি থেকে রেহাই দেওয়া হয়, কিন্তু জ্ঞান পাপীকে রেহাই দেওয়া হয় না। এখন যদি আপনি কেউ মদ খেয়েছে, মদ খেয়ে যদি কোর্টে নিয়ে আসা হয়, ধরা পড়ল, তো তাকে জিজ্ঞেস করা হবে তুমি মদ খাওয়া হারাম জানতে, যদি বলে হ্যাঁ জানতাম, তার যে শাস্তি হবে, আর একজন বলল না আমি জানতাম না মদ খাওয়া হারাম, তার শাস্তি কি সমান হবে? না, কোর্টের বিচারেও তাদের শাস্তি সমান না, আল্লাহর কাছেও সমান না। আল্লাহ তাআলা যারা জানেন না তাদের অপরাধ আল্লাহ ধরেন, যারা জানে না তাদের আল্লাহ অপরাধ ধরেন না। আপনারা নিশ্চয়ই জানেন তিন শ্রেণীর মানুষ যারা ইসলামের কথা যদি না জানে বা জানে না, যেমন নাবালক শিশু, পাগল, আর এমন দেশে বাস করে যে দেশে এখনো ইসলামের কথা পৌঁছায়নি, পৌঁছেনি, প্রচার হয়নি, তো তাদেরকে আল্লাহ কি শাস্তি দেবেন? ইসলাম গ্রহণ না করলে মুক্তি আছে? ইসলাম গ্রহণ না করলে কোনো মুক্তি নেই মানুষের। কিন্তু যে মানুষ ইসলাম গ্রহণ করতে পারছে না, কেন পারছে না সেটা বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু এদের কাছে ইসলাম পৌঁছেইনি, এখন থাকলো শিশু। আবার দুই প্রকার, মুসলিমদের শিশু আর অমুসলিমদের শিশু। মুসলিমদের শিশুর অবস্থা কি হবে? তাদের তো পাপ পুণ্য নেই, তারা তাদের মা বাপের অনুসারী হবে, তারা কি হবে? জান্নাতি হবে। বরং তারা যদি মা বাপ তৌহিদবাদী হয়, সুপারিশ করে মা বাপকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহু আকবার। এ হচ্ছে মুসলিম শিশুদের ব্যাপার। কিন্তু অমুসলিম শিশুদের কি হবে? তাদেরও তো পাপ পুণ্য নেই, এদের কি হবে? আর পাগল যে দুনিয়াতে, দুনিয়ায় চিনল না, ভালো মন্দ চিনল না, দিন কি চিনল না, এর কি হবে? আর ওই ব্যক্তির কি হবে যার কাছে ইসলামের খবরই জানে? এই তিন শ্রেণীর মানে মানুষের জন্য ওলামারা বলছেন যে, কিছু হাদিসের ভিত্তিতে এবং ইত্যাদি ভিত্তিতে বলছেন যে, এদেরকে কেয়ামতের আনুগত্যের একটি পরীক্ষা নেওয়া হবে। যেমন বলা হবে তোমরা জাহান্নামে ঝাঁপ দাও, তখন যারা বলবে জাহান্নামে কেন ঝাঁপ দেবো, আগুন কেন যাব, আর যারা বলবে না আল্লাহ যখন হুকুম করছেন তখন যাব, যারা যাবে, আর আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী। এই পরীক্ষা নিয়ে এই তিন শ্রেণীর মানুষকে জান্নাতি জাহান্নামী বানানো হবে, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহুল মুস্তাআন। তাহলে বোঝা গেল কি, যে অপরাধ যখন মানুষ করবে, সে যদি অজ্ঞানী হয় তো তার শাস্তি নাও হতে পারে, কিন্তু জ্ঞান পাপীর শাস্তি ডবল হতে হবে। ভাইয়ের অবাধ্যাচরণ ও স্বামীর অবাধ্যাচরণ একাকার নয়। এক ভাই তার ভাইয়ের কথা মানে না, এটা কেমন? আর এক স্ত্রী তার স্বামীর কথা মানে না, এটা কেমন? আর এক ছেলে তার বাপের কথা মানে না, এটা কেমন? আর এক ছেলে তার মায়ের কথা মানে না, সমান কি? নিশ্চয়ই সমান না। ভাই ভাইকে না মানলো, স্বাভাবিক, না মানলে যেমন পাপ হবে, স্ত্রী যদি স্বামীর কথা না মানে এক পাপ হবে না, বরং তার পাপের হ্যাঁ গুরুত্বটা, ভারিক্কিটা, বিশালত্বটা কি হবে, বেশি হবে। প্রজার কথা অমান্য করা আর রাজার কথা অমান্য করা সমান হবে নাকি? হ্যাঁ, একবার রাজার কথা অমান্য করে দেখেন, জঙ্গি বানিয়ে দেবে আপনাকে, তাই না? আর প্রজা রাজা দুটোর কথা অমান্য করা সমান নয়, ব্যক্তি অনুসারে পাপের ভার বাড়তে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্না কাযিবান আলা আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, ফামান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, ফামান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। আমার নামে মিথ্যা বলা তোমাদের আর কারো নামে মিথ্যা বলার মতো নয়। শহীদ মিয়া বলেছে, তাই না, এই বলা, আর বাদশাহ ফাহাদ বলেছে, এই বলা একই না? বিশাল ব্যাপার, বাদশাহর নামে মিথ্যা রটাবে, এটা হচ্ছে বিশাল ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, সাধারণ মানুষের নামে আর আমার নামে মিথ্যা বলা এক না। যে ব্যক্তি আমার নামে মিথ্যা রচনা করবে, মিথ্যা বলবে, মিথ্যা প্রচার করবে, তার মানে হাদিস বানাবে, তখন জাল হাদিস বানাতো না, জাল হাদিস বানাবে। এই যেমন এই যে শবে বরাত আসছে, সেই শবে বরাতের নামে কত রকমের জাল হাদিস তো এই মাঠে ময়দানে দেখতে পাবেন, শুনতে পাবেন, কত রকম ভাষণ দিচ্ছে টিভিতে শুনতে পাবেন। হ্যাঁ, এই জাল হাদিস যারা আমার নামে মিথ্যা করে বানাচ্ছে, তারা যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। ফাল্লিয়াতা বউ আমা কায়দাহু মিনান নার, তারা যেন নিজের ঠিকানা কোথায় বানিয়ে নেয়, জাহান্নামে বানিয়ে নেয়। বুখারী মুসলিমের হাদিস। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের উদ্দেশ্যে বললেন, তোমরা ব্যভিচার সম্বন্ধে কি বলো? সকলে বললেন, আল্লাহ তার রাসূল হারাম করেছেন, অতএব তা হারাম। ব্যভিচার করা হারাম, বিবাহ বহির্ভূত সম্পর্কে দৈহিক মিলন, এটা হচ্ছে কি, হারাম। এ নয় বিয়ে হবে তো জায়েজ। আপোসে বলে নিল, হ্যাঁ আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না, তুমি আমাকে হরপ করে কি করে যে আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না, বলে আমি তো কি হলো। অনেকে আবার মসজিদের সামনে গিয়ে বলছে আমি তোমাকে ছাড়া বিয়ে করবো, মানে কি, আর যেমন ওরা করে মন্দিরের সামনে, তো এরা মনে করছে আমাদের মসজিদের সামনে করলেই যথেষ্ট। বিবাহ বহির্ভূত সম্পর্ক হবে তো, আর কদিন পর বিয়ে করবো তো, তুমি তো আমার, আমি তো তোমারই, বাস। দিয়ে তারা কি করে, যদি এইরকম কেউ করে ব্যভিচার, এই ব্যভিচার বই বিবাহ বহির্ভূত সম্পর্কে যে মিলন হয় সেটা হচ্ছে কি, ব্যভিচার। আমাদের দেশে তো ব্যভিচার বলে না, যদি যদি ভালোবাসাতে হয় সেটাকে বলে সহবাস, এটাকে ব্যভিচার বলে না। তার কারণ ওদের কাছে ভালোবাসা পাপ নয়, ওদের কাছে ভালোবাসা পবিত্র, কিন্তু আমরা বলি ভালোবাসা বিয়ের পরে পবিত্র, বিয়ের আগে অপবিত্র, নাপাক। এই জন্য ওরা ব্যভিচার শব্দ ব্যবহার করে না, একটা শব্দ ব্যবহার করে ধর্ষণ। ধর্ষণটা মানে কি, জোর জবরদস্তি করে, এটা পাপ। আর যদি তুমি রাজি, আমি রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা কারেগা কাজী, হ্যাঁ, ওদের কাছে এটা ওদের পাপ, ওদের ভালোবাসা পাপ নয়। আল্লাহুল মুস্তাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কি বললেন? এটা তো হারাম, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আইয়াজনিয়ার রাজুলু বিআশরাতি নিসওয়া আইসারু আলাইহি মিন আইয়াজনিয়া বিইমরাআতি জারে, তোমাদের মধ্যে যদি কেউ প্রতিবেশীর মহিলার সাথে ব্যভিচার করে তার পাপ কত করে জানো? ওই বাইরের মহিলার দশটা মহিলার সাথে করলে যে পাপ হয় তার মানে দশ গুণ পাপ হবে। যদি প্রতিবেশী মহিলার সাথে তুমি ব্যভিচার করো, বাইরের মহিলার কজন সাথে ব্যভিচার করা পাপ হবে? দশ জন, তা দশ গুণ, তার মানে তার পাপ বেশি হবে। অতঃপর তিনি বললেন তোমরা চুরি সম্বন্ধে কি বলো? বল চুরি করা কি হারাম, তবে সরকারি মাল চুরি করলে সমস্যা নাই, তাই না? সরকারি মাল চুরি করলে সমস্যা আছে? আরে সরকারি মাল, মাকতুবুর দাওয়ার মাল চুরি করে নিয়ে আসছে, বই কত বই যে গায়েব হয়ে গেল, মাকতুবুর দাওয়া ফ্রি মাল চুরি করে নিয়ে আসছে, তা বলছে যে না সমস্যা নেই। কিন্তু না, সব চুরি চুরি, তাই না? কত আমার কোরআন, এই যে এখানে কোরআন নেই, তারা আমি পড়াচ্ছি, আর স্ট্যান্ড থেকে কোরআন চুরি করে নিয়ে চলে গেল, হি হাজিব, মনে হয় চুরি না এগুলো, আল্লাহর আল্লাহর জিনিস সব চুরি না, না সব চুরি চুরি। তো যাই হোক, বললেন যে সাহাবারা বললেন চুরি আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। চুরির শাস্তি কি বাদশা? যদি কেউ চুরি করে ধরা পড়ে তার শাস্তি কি? কতটা হাত কাটা হবে? এই পর্যন্ত না, এই পর্যন্ত না, এই পর্যন্ত কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া হবে। বললেন আল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াসরিকার রাজুলু মিন আশরাতি আবিয়াত আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন জারিহি, প্রতিবেশী নয় এমন দশটি বাড়িতে চুরি করা চাইতে প্রতিবেশীর একটি বাড়িতে চুরি করা অধিকতর নিকৃষ্ট। প্রতিবেশীর মাহাত্ম মর্যাদা এই জন্য বলা হচ্ছে, তাই না? আর যদি ঘরের ভিতরে কেউ করে, এটা প্রতিবেশী হলো পাশের বাড়ি, আর আপনি ঘরের ভিতরেই করছেন চাচাতো বোন, ঘরের ভেতর চাচাতো আছে একসঙ্গে বা এক বাড়িতে যৌথ পরিবারে দেখেছেন চাচাতো বোন থাকে, খালাতো বোন, মামাতো বোন, ফোবাতো বোন, গুড়মুড় গুড়মুড় সব একসঙ্গে, এটা কি বলা হয়? আল্লাহুল মুস্তাআন। সেখানে পর্দা নেই, ভাই ভাই বলে কিন্তু ভাইয়ের তলাতে ছাই লুকিয়ে থাকে, তাই না? এমন অবস্থা হয় শেষকালে। যাই হোক, যদি কেউ ঘরের ভিতরে ঘরের মেয়েকে করে তাহলে ঘরের মেয়ের সঙ্গে ব্যভিচার করে, তার থেকে বেশি পাপ প্রতিবেশীর মহিলার সাথে করার থেকে বেশি পাপ হবে না? হবে না। আবার যদি এ তো চাচাতো বোন খালাতো বোনের সঙ্গে তো বিয়ে জায়েজ, এমন মহিলার সঙ্গে করে যার সাথে বিয়েই জায়েজ নয়, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই তার পাপ আরো বেশি, তাই না? পাপ আরো বেশি হবে। স্থান কাল পাত্র ভেদে বর্ধনের বিষয়টি কিন্তু পরিমাণের সাথে সম্পৃক্ত, পরিমাণ সংখ্যার সাথে নয়, ব্যভিচার একটাই। যদি কেউ মনে করুন ওই মরুভূমিতে কোনো এক মহিলার সঙ্গে ব্যভিচার করলো, তো একটা একটা ব্যভিচার একটা পাপ, তাই না? আর যদি কেউ নিজের বাড়ির কোন মহিলার সঙ্গে ব্যভিচার করলো, সেটাও একটা পাপ একটাই, কিন্তু পাপের পরিমাণটা, পাপের পরিণামটা কি? হ্যাঁ, অনেক বেশি। পাপটি পরিমাণে বেশি বা বড় ধরনের হয়, সংখ্যায় একাধিক হয় না, যেহেতু মহান আল্লাহ বলেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি ভালো কাজ করবে তাকে দশটা দশটা ভালো কাজের সব দেওয়া হবে, সে যেন দশটা ভালো কাজ করল। কিন্তু পাপ একটা করলে সে দশটা পাপ করল তা না, দশটা পাপের এক দশটা মানে একটা পাপ করলে একটাই তার পাপ হবে গণ্য। অবশ্য শাস্তির পরিমাণ বেশি হবে, সেটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে, সেটা আলাদা কথা। কেউ মক্কা বা রমজানে একটি পাপ কাজ করলে অথবা কোন বড় ব্যক্তিত্ব একটি পাপ কাজ করলে তার সংখ্যায় একটাই থাকে। আপনি মাঝমাত একটা পাপ করলেন, মক্কায় একটা পাপ করলেন, সংখ্যা একটাই, কিন্তু দুটো পাপ কি সমান? নিশ্চয়ই না, পরিমাণে অনেক বেশি, কিন্তু আকার ও পরিমাণে তা হয় অনেক বড়। আর এই হল মানুষের প্রতি মহান করুণাময়ের অসীম করুণা। সুতরাং মক্কার পাপ জিদ্দার পাপ অপেক্ষা অনেক বড়। রমজান ও জুলহজ্জের প্রথম দিন প্রথম দশ দিনে কৃত পাপ বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বিশাল। আলেমের পাপ জাহেলের পাপের তুলনায় অনেক বেশি, আর তা সংখ্যায় নয় বরং পরিমাণে ও আকার প্রকারে। পক্ষান্তরে মর্যাদাপূর্ণ স্থান ও কালের পূর্ণ মহান আল্লাহ অনুগ্রহে বর্ধিত হয় পরিমাণে ও সংখ্যায় উভয়ভাবে। কথাটা বুঝতে পারলেন? মানে সওয়াব যেটা হবে, সওয়াবের কাজ করলে ওই কাজের পরিমাণও বৃদ্ধি হবে এবং আকারও বৃদ্ধি হবে, সংখ্যাও বৃদ্ধি হবে, কিন্তু পাপের সংখ্যা বৃদ্ধি হবে না, কেবল তার পরিমাণটা বৃদ্ধি হবে, তার যে ভারিক কি ভারিক কিটা বৃদ্ধি হবে, সংখ্যা বৃদ্ধি হবে না। কিন্তু পূর্ণ করলে দুটোই বৃদ্ধি হবে, পূর্ণ করলে সংখ্যাও বৃদ্ধি হবে এবং পরিমাণও বৃদ্ধি হবে। এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে সবারই পাপ এক নয়, আর যারা যত বড়, যারা যত বড় দায়িত্বশীল তাদের তত বড় পাপ হয়ে থাকবে এবং তাদেরকে তত কঠিনভাবে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সতর্ক হই। আমরা যেমন, আমাদের যেমন ব্যক্তিত্ব, প্রত্যেককে মহিলা সে নিজের বাড়িতে যেমন তার পজিশন আছে, সেই পজিশন হিসাবে সাধারণ মেয়ের মতো চললে হবে না। আপনি দেখবেন অনেক সময়ে যদি কোনো মহিলাকে কেউ বলে আর কি, এই তুই এইভাবে চলে বেড়াচ্ছিস কেন, আমি কি হাজি বিবি, মলিবি বিবি নাকি, তার মানে কি আমি হাজি বিবি যেহেতু নয় সেহেতু আমাকে পর্দা করার দরকার নেই, আমি ডিং ডিং ডিং ডিং করে ঘুরে বেড়াবো, আমি এপাড়া ওপাড়ায় টোটো কোম্পানি হয়ে টো টো টো টো করে ঘুরে বেড়াবো, কারণ আমি হাজি বিবি বিবি না। আমি এক মহিলার কথা জানি, তাকে বলা হলো তুই এইভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন, তো বলছে আমার কি বিয়ে হয়েছে নাকি, আমি কারো বাপের বউ নাকি। তার মানে বিয়ে হলে এই জন্য দেখবেন যে সঙ্গে মা প্রায় 40-45 বছর মহিলা তার বোরকা পরা আছে, আর তার সাথেই 18-20 কি 22 বছরের মেয়ে আছে বোরকা মাফি, কেন বলুন তো, বিয়ে হয়নি। তাদের মতে কি, বিয়ে হলে কারো বাপের বউ হলে তখন বউয়ের মতো থাকবো, এই জন্য বউ হলেই তখন মাথায় ঘোমটা, তাই না, আর বউ না হলে আমি ফ্রি, আর তখন আমি যা ইচ্ছা তাই করব। কিন্তু না, এটা না, এটা না, আপনি যত বড় হবেন সেই বড় হিসাবে আপনার পাপের বড়ত্ব বাড়বে। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমি কোন বংশের, আমি কার স্ত্রী, আমি কার, মেয়েদেরকে খেয়াল করতে হবে, ছেলেদেরকেও খেয়াল করতে হবে আমি কোন বংশের, আমি কোন, আমি বিশেষ করে বংশ তো এখানে ইসলামে বংশ পরিচয় সেরকম নেই, তবুও ইসলাম হচ্ছে সব থেকে বড়, যে যত ইসলাম বেশি মানবে সে তত আল্লাহর কাছে বড়। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে, যারা হাজি তাদের পাপ আর অহাজির পাপ এক না, ঠিক আছে। এই জন্য দেখবেন যদি কেউ দাড়ি না রাখে হজ করার পর দাড়ি রেখে, কেন বলুন তো, হ্যাঁ হাই হাজি সাহেব দাড়ি রেখেছ নি, হ্যাঁ হাজি সাহেব হয়েছিস, তখন তখন দাড়িটা রাখে, আলেম হয়েছে আলেম হওয়ার আগে দাঁড়িয়ে রাখবে, আলেম হয়েছে তখন এবারে দাঁড়িয়ে রাখবে, কারণ পজিশন বেড়ে গেছে, এবারে দায়িত্ব বেড়ে গেছে, আল্লাহুল মুস্তাআন, হ্যাঁ জ্ঞান পাপি হবে। এই হিসাবে আমাদেরকে খেয়াল রাখা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তবে সবশেষে নিশ্চয়ই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে তৌফিক চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।